বারেক মার্কেট জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই মোবারকময় ফজিলতময় ১১তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং ওলামায়ে কেরাম আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে শুরু করে এ পর্যন্ত অনেক সম্মানিত বিজ্ঞ ওলামায়ে কেরামদের নিকট থেকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শোনার পরে আজকের এই ওয়াজ মাহফিলের শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং এই শীতের রজনীতে কনকনে শীতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহর দিনকে ভালোবেসে গভীর মনোযোগের সাথে অত্যন্ত সবরের সাথে কোরআন সুন্নার কথাগুলো শোনার জন্য যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, এতক্ষণ সম্মানিত ওলামায়ে কেরাম যে আলোচনাগুলো করেছেন এই আলোচনাগুলো আমরা যদি আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ ওয়াজ মাহফিলের আলোচনার জন্য যথেষ্ট হয়েছে। আমরা বেশি দীর্ঘতম সময় আলোচনা না করে অল্প সময়ের মধ্যে অল্প কিছু কথাবার্তা বলে আজকের ওয়াজ মাহফিল সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা এখানে যারা এসেছি আমরা সকলেই ইমানের টানে, ইমানের আকর্ষণে ইমান আমাদেরকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আমাদের সবার কাছে একটি মূল্যবান মহা সম্পদ আছে, যেটা হলো ইমান। এই ইমান আনার পরে প্রত্যেকটি মানুষ ইমানের দাবিগুলো, ইমানের বাকি কার্যক্রমগুলো করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এটি ইমানের এই অনিবার্য দাবি, অর্থাৎ ইমানের কারণে মানুষ এই কাজগুলো করতে বাধ্য হয়। ইমানের দাবি পূরণের জন্য যে কাজগুলো করতে হয় এই কাজগুলোর নাম হলো ইসলাম। একটা হলো ইমান আর একটা হলো ইসলাম। কোনো কোনো ক্ষেত্রে ইমান এবং ইসলাম এক জিনিস, আবার কোনো কোনো ক্ষেত্রে ইমান এবং ইসলাম আলাদা আলাদা। জিব্রিল আলাইহিসসালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলাদা আলাদা ভাবে প্রশ্ন করেছিলেন, আখবিরনি আনিল ঈমান, আরেকটি প্রশ্ন করেছেন আখবিরনি আনিল ইসলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের প্রশ্নের উত্তরে বিশ্বাসের বিষয়গুলো বর্ণনা করেছেন, ইসলামের প্রশ্নের উত্তরে আমলিয়াতের বিষয়গুলো বর্ণনা দিয়েছেন। এই ঈমান এবং ইসলামকে পালন করার জন্য, এটাকে মেনে নেওয়ার জন্য, বাস্তবায়ন করার জন্য একটি যোগ্যতা মানুষের ভিতরে তৈরি হতে হয়, সেই যোগ্যতাটার নাম হলো তাকওয়া। তাকওয়া যার কাছে যত বেশি থাকবে তিনি তত বেশি ঈমান পালনে, ইসলাম পালনে তত বেশি আগ্রহী হবেন। তাকওয়া কারো ভিতরে না থাকলে তিনি ইসলাম পালনে, দিন পালনে তার ভিতরে কোনো আগ্রহ পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতেই বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই এমন এক কোরআন, এমন এক কিতাব আমি নাজিল করে দিলাম, লা রাইবা ফীহি, যার ভিতরে কোনো ধরনের বিন্দুমাত্র সন্দেহের অবকাশ নাই, বিন্দুমাত্র কোনো ভুল ত্রুটির অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন সবাইকে রাস্তা দেখাবে না, সবাইকে পথ দেখাবে না, শুধুমাত্র যাদের ভিতরে তাকওয়া আছে, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে তাকওয়া অর্জনের সুযোগ দিয়েছেন, ওই মুত্তাকিন মানুষগুলো, ওই তাকওয়াওয়ালা মানুষগুলোকেই এই কোরআনে কারিম হেদায়েত দেখাবে, রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে কারিমের নির্দেশনাগুলো বাস্তবায়ন করতে হলে অন্তরের ভিতরে তাকওয়া তৈরি করতে হয়, তাকওয়া থাকতে হয়। এই তাকওয়াটাকে লেবাসের মতো বানায় রাখতে হয়। লেবাস যেমন সবসময় গায়ে থাকে, মানুষ যেমন লেবাস ছাড়া থাকে না, তাকওয়াটাও এরকম লেবাসের মতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়াকে লেবাস ও তাকওয়া এই পরিবেশায় কোরআনে কারিমে আল্লাহ পাক ব্যবহার করেছেন। আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে লেবাস ও তাকওয়া এই সম্পর্কে কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা সমস্ত বানী আদমকে লক্ষ্য করে আল্লাহ পাক এই নির্দেশনাটা দিয়েছেন, ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসাত তাকওয়া। ইয়া বানি আদম কদ আনসালনা আলাইকুম লিবাসান ইউআরি সাওআতিকুম ওয়া রিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানগণ, কদ আনসালনা আলাইকুম লিবাসা, আমি তোমাদের উপরে লেবাস নাজিল করেছি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা বড় পরিচয়, বড় মারেফাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানানোর পরে মানুষের জন্য আল্লাহ পাক লেবাসও নাজিল করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেমন সুন্দর করে বানিয়েছেন, মানুষের জন্য আল্লাহ পাক সুন্দর লেবাসেরও ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানুষকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর বানিয়েছেন, তার খাবারগুলোকে আল্লাহ পাক তৈয়বাত বানিয়েছেন, তার পোশাকগুলোকে সুন্দর বানিয়েছেন, মানুষকে আল্লাহ পাক কোনো অসুন্দর কোনো কিছু রাব্বুল আলামিন দেন নাই। আল্লাহ পাক বলেন, এই লেবাসটা আমি দুটি উদ্দেশ্যে নাজিল করেছি। প্রথম উদ্দেশ্য হলো ইউআরি সাওআতিকুম, এই লেবাসটা তোমাদের গোপনীয় অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে ঢেকে রাখবে, গোপন অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মানুষের সামনে প্রকাশ হওয়া থেকে লুকিয়ে রাখবে, গোপন করে রাখবে। ওয়ারিশা, পাশাপাশি এই লেবাস তোমাদেরকে সৌন্দর্যের বেশভূষার লক্ষণও হবে, সৌন্দর্য প্রকাশক হবে। একসাথে এই লেবাস তোমাদের জন্য দুইটা কাজ করবে, একটা কাজ করবে তোমাদেরকে সতর ডাকতে সাহায্য করবে, তোমাদেরকে হেজাব পালনে সহযোগিতা করবে, পাশাপাশি তোমাদের শরীরের সৌন্দর্যেরও বর্ধনকারী হবে, সৌন্দর্যকে এই লেবাস তোমাদের বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত পোশাক পরো না কেন বান্দা, তোমার ভিতরে যেন লেবাস ও তাকওয়া থাকে, তাকওয়ার লেবাসটা যেন তোমার ভিতরে থাকে। তাকওয়ার লেবাস যদি তোমার ভিতরে থাকে, তোমার জিন্দগির সকল কর্মকাণ্ডে তোমার তাকওয়া প্রকাশ পাবে, তোমার ব্যক্তি জীবনে তাকওয়া প্রকাশ পাবে, তোমার পারিবারিক জীবনে তাকওয়া প্রকাশ পাবে, তোমার সামাজিক কার্যক্রমে তাকওয়া প্রকাশ পাবে, মানুষের সাথে মুআমালাত লেনদেনের ক্ষেত্রে তোমার তাকওয়া প্রকাশ পাবে, তোমার আখলাকের ভিতরে, তোমার চরিত্রের ভিতরে তাকওয়া প্রকাশ পাবে। এই তাকওয়াটাকেও তোমার জন্য লেবাস বানিয়ে রাখিও। সুবহানাল্লাহ, যালিকা খায়র, তাকওয়াকে যদি লেবাস বানাইতে পারো, যালিকা খায়র, এটা তোমার জন্য হবে অত্যন্ত কল্যাণকর। দুনিয়াতেও হবে কল্যাণকর, আখেরাতেও হবে তোমার জন্য কল্যাণকর। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তিন ধরনের লেবাস গ্রহণ করার জন্য কোরআনে কারিমে বলেছেন। এই তিন ধরনের লেবাসের ভিতরেই তাকওয়া থাকতে হবে। কোন একটা লেবাসও তাকওয়ার বাহিরে থাকা যাবে না। তিন ধরনের লেবাস মানুষের জন্য অপরিহার্য। তিন ধরনের লেবাসের মধ্যে মানুষের তাকওয়ার পরিস্ফুটন ঘটবে, তাকওয়া প্রস্ফুটিত হবে, তাকওয়া প্রকাশ পাবে। কিন্তু আজকে আমাদের দেখা যায়, আমাদের তিন ধরনের লেবাসের কোন লেবাসের মধ্যে তাকওয়া প্রস্ফুটিত হয় না। কেউ কেউ মনে করে নিছি পাঞ্জাবি পায়জামা জুব্বা পরলেই তাকওয়ার পোশাক। কেউ কেউ ফতোয়া দেন, কয় এটা লেবাসের তাকওয়া। লেবাসের তাকওয়া শুধু এই কয়েকটা পোশাকের মধ্যে সীমাবদ্ধ নয়, জীবনের সর্বক্ষেত্রে লেবাসের তাকওয়ার পরিধি বিস্তৃত রয়েছে। স্বাভাবিকভাবে মানুষ তিন ধরনের লেবাস একজন মুমিনের জন্য অত্যন্ত জরুরি। এই তিন ধরনের লেবাসের মধ্যে তাকওয়া থাকাটা অপরিহার্য বিষয়। যদি এই তিন ধরনের লেবাসের মধ্যে আমার তাকওয়া প্রস্ফুটিত হয়, বুঝতে হবে আমার ভিতরে, অন্তরের ভিতরে কিছু তাকওয়া আছে। তাকওয়া থাকে কোথায় বলেন তো দেখি? তাকওয়া কোথায়? দাড়ির মধ্যে? যার দাড়ি যত লম্বা তাকওয়া তত বেশি নাকি? টুপির মধ্যে? টুপি যার যত উঁচু তাকওয়া তার তত উঁচু নাকি? জুব্বা যার যত লম্বা তাকওয়া তার তত লম্বা নাকি? এইগুলোর মধ্যে তাকওয়া থাকে না। তাকওয়া থাকে কোথায়? আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সদরিহি থালাসা মাররাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার বললেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। ইউশিরু ইলা সদরিহি থালাসা মাররাত, তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে ইশারা করলেন, বুকের দিকে ইশারা করলেন। তাকওয়া ভিতরে থাকে, তাকওয়া ভিতরে থাকে, তাকওয়া ভিতরে থাকে। তাকওয়া বাহিরে বোঝা যায় না। তাকওয়া যদি বাহিরেই বোঝা যেত, নিশ্চিত হওয়া যেত, তাহলে আব্দুল্লাহ বিন উবাইর মতো মুনাফেক, তার বাহিরের চরিত্র, তার বাহিরের বেশভূষা ছিল অনেক সুন্দর, দেখলে মনে হতো বড় মুমিন, আসলে অন্তরের ভিতরে ছিল মুনাফেকি। বাহিরের বাহ্যিক বেশভূষায় তাকওয়া বোঝার উপায় নেই। তবে ভিতরে যদি তাকওয়া থাকে, ওই তাকওয়ার গাছ, তাকওয়ার ফল সব দিকে বের হতে থাকবে। তাকওয়ার বীজ যদি কেউ অন্তরে বপন করে, তার কথাবার্তার মধ্যে তাকওয়া প্রকাশ পাবে, তার আমল আখলাকের মধ্যে তাকওয়া প্রকাশ পাবে, তার চরিত্রের ভিতরে তাকওয়া প্রকাশ পাবে, তার লেনদেনের ভিতরে তাকওয়া প্রকাশ পাবে, তার ইবাদতের ভিতরে তাকওয়া প্রকাশ পাবে। কারণ তাকওয়া একটা বীজের মতো, গাছের মতো। একটা গাছ লাগাইছেন, এটার আস্তে আস্তে ডালপালা গজাবে, এটার ফল ফলাদি বের হবে, না হয়তো এটা জিন্দা গাছ না, এটা মরা গাছ। কিন্তু তাকওয়াটা হলো একটা জিন্দা গাছ। এই গাছটা অন্তরে লাগালে এটার ফল ফলাদি দেখা যাবে। তাহলে ভিতরে যদি আমাদের তাকওয়া তৈরি হয়, তিন ধরনের লেবাসের ভিতরেই আমাদের তাকওয়া প্রকাশ পাবে। এবার আমরা আসি তিন ধরনের লেবাস কোনটা কোনটা, কোন লেবাসগুলোতে আমাদের তাকওয়া প্রকাশ পাওয়া জরুরি। এক ধরনের লেবাস হলো আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরের সাথে এমন ভাবে সংযুক্ত করে দিয়েছেন, এই লেবাস থেকে বিচ্ছিন্ন হওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব না। মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিছু লেবাস আছে যেগুলোকে শরীরের সাথে আল্লাহ পাক সংযুক্ত করে দিয়েছেন। এই লেবাসগুলোর ভিতরেও আমার তাকওয়া, আমার ঈমান, আমার ইসলাম প্রকাশিত হইতে হবে। আরেক ধরনের লেবাস হলো সতর ডাকার জন্য স্বাভাবিকভাবে পরিধান করার জন্য এক ধরনের পোশাকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। আরেক ধরনের লেবাস রয়েছে, যেই লেবাসটা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে ফরজ করেছেন, যেটা পর্দার মাধ্যমে তার এই লেবাসকে সংরক্ষণ করতে হয়। তাহলে লেবাস তিন রকমের বুঝতে পারছেন। এক ধরনের লেবাস হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহ পাক মানুষের শরীরের সাথে সংযুক্ত করে দিয়েছেন, এগুলো বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। যেমন মাথার চুল, যেমন গোঁপ, যেমন দাড়ি, যেমন নখ, শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন পশম, এগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন শরীরের লেবাস হিসাবে, শরীরের পোশাক হিসাবে বানিয়ে দিয়েছেন। এইগুলা থেকে কোনো মানুষ মুক্ত হওয়া, আলাদা হওয়া কোনোদিন সম্ভব না। আরেক ধরনের পোশাক আছে, মানুষের শরীরের একটা সতর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, ওই সতর ঢাকার জন্য, সৌন্দর্যের জন্য আরেকটা লেবাস অপরিহার্য। আরেকটা লেবাস আল্লাহ রাব্বুল আলামিন হেজাব হিসাবে, পর্দা হিসাবে নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাধ্যতামূলক করেছেন। এই তিন ধরনের লেবাসের ভিতরেই আমার আপনার তাকওয়া যদি থাকে, এটা হলো লেবাসু তাকওয়া। এটার নাম কি? লেবাসু তাকওয়া, তাকওয়ার লেবাস। আমি একটা একটা করে উদাহরণ দিব, দিলে বুঝতে পারবেন ভালো করে আমাদের এই লেবাসের ভিতরে তাকওয়া আছে কি নেই। এক নম্বর লেবাসের মধ্যে আসেন, যেই লেবাসটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম দিয়েছেন ফেতরাহ। এই লেবাসটার নাম দিয়েছেন ফেতরাহ, যে শরীরের ভিতরে এমন কিছু কার্যক্রম আছে যেই কার্যক্রমগুলোকে বলা হয় ফেতরাহ। অর্থাৎ এগুলো মানুষ জন্মগ্রহণ করার সাথে আল্লাহ রাব্বুল আলামিন থেকে এমনভাবে দেওয়া, যেগুলোকে আলাদা করার, বিচ্ছিন্ন করার কোনো সুযোগ নেই। মানুষকে সৃষ্টি করার সময় আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে এমন কিছু ফেতরাত দিয়েছেন, যেই ফেতরাতের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনারা দেখি সুবহানাল্লাহ বলেন না, আলহামদুলিল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। প্রত্যেক কোরআনের আয়াত শুনলে, হাদিস শুনলে, এই কথাগুলো ওহির কথা, এই কথাগুলো এলমে গায়েবের কথা, যখনই শুনব তখন সাথে সাথে বলবো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ। যে জায়গায় যেটা বলা দরকার ওটা বলতে থাকতে হবে, এটা জিকিরের মজলিস। কিন্তু দেখা যায় আমরা আমাদের দেশে বলি যে চিল্লাইয়া কোন সুবহানাল্লাহ, জোরে কোন আলহামদুলিল্লাহ, আসমান জমিন কাফাই কোন আল্লাহু আকবার, এটা সুন্নতের খেলাফ। ওয়াজ নসিহত করতে হলেও সুন্নত মেনে ওয়াজ নসিহত করতে হবে, ওয়াজ নসিহত করতে হলেও সালাফদের মানহাজ মেনে, সালাফদের আকীদা মানহাজ ফলো করে ওয়াজ নসিহত করতে হবে। ওয়াজ নসিহত নিজের ইচ্ছা মতো করলে, শ্রোতাদের আকর্ষণের জন্য করলে, ওই ওয়াজ নসিহতে কোনো বরকত নাই, ওই ওয়াজ নসিহতে কোনো হেদায়েত নাই। হয়তো লক্ষ লক্ষ জনতার উপস্থিতি হবে কিন্তু হেদায়েত হবে না। হেদায়েত হইতে হইলে ওয়াজ নসিহত সুন্নত তরিকায় করতে হবে, ওয়াজ নসিহত সালাফদের মানহাজে ওয়াজ নসিহত করতে হবে। এজন্য যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবে বলা যাবে না, এটা জিকিরের মজলিস। নিজে নিজে বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে নিজে নিজে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তা অর্ডার দিবে না, কমান্ড করবে না। আমি যে কথাটা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা ফিতরাত দিয়ে তৈরি করছেন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাফফিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটি শিশু দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। অর্থাৎ প্রত্যেকটা শিশু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রদত্ত তাওহীদের উপরে ইমানদার হিসেবে জমিনে জন্মগ্রহণ করে। কারণ একটা শিশু যখন দুনিয়াতে আসে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা দিয়েই জমিনে আসে। আল্লাহকে সেজদা দেওয়া ছাড়া জমিনে কোনো মানুষ জমিনে পা রাখতে পারে না। প্রত্যেকটা শিশু মায়ের পেট থেকে যখন আসে তখন তার মাথা আগে আসে, হাত আগে আসে, এগুলার মাধ্যমে সে সেজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জমিনে ঢুকে। কারণ এই জমিন আল্লাহ, আল্লাহর এই জমিনে আল্লাহকে সেজদা না দিয়ে কারো ঢুকার অধিকার নেই। মসজিদে ঢুকলে, আল্লাহর ঘরে ঢুকলে কি করতে হয় কথা কয় না। আল্লাহর ঘরে ঢুকার পরে প্রথম কাজ হলো সলাত আদায় করতে হয়। সলাত আদায় করা ছাড়া মসজিদে বসা যায় না, বসা যায় কমপক্ষে দুই রাকাত সলাত আদায় না করে মসজিদে বসা যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন। তোমাদের কেউ যখন এই মসজিদে ঢুকবে খবরদার সেই যেন না বসে যতক্ষণ না দুই রাকাত সলাত আদায় করে। কিন্তু আমাদের এই বাংলাদেশে মানুষ ঢুকে প্রথমে মসজিদে ঢুকে বসে যায়। বাংলাদেশের নিয়ম হলো যে প্রথম ঢুকেই যায় বসে যায়, কেউ কেউ বসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস জানে না, মূর্খতার কারণে বসে যায়। আবার কেউ কেউ আছে জানার পরেও কয় আমি বসে যাবো আপনার অসুবিধা কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস জানার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে যে আমি বসে গেলে আপনার অসুবিধা কি। আল্লাহ রাসূল কয় খবরদার বসতে পারবে না, হে কো আমি বসে যাবো আপনার অসুবিধা কি। এরকম মুসলমান বাংলাদেশে দেখা যায় কিনা, দেখা যায় হাদিস বললেও তারপরে বসে যায়, কয় আগে মসজিদে আসে বসেন বসেন পরে সুন্নতের সময় দেওয়া হইব বসেন। হুজুরের বয়ান এত জরুরি যে আল্লাহর হক আদায় না করে, মসজিদের হক না আদায় না করে আমার বয়ান শুনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে ঢুকতে হলেও আল্লাহকে সেজদা না করে জমিনে কেউ ঢুকে না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরত। একজন ইহুদির সন্তান সেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে জমিনে ঢুকে। একজন খ্রিস্টানের সন্তান সেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে জমিনে আসে। একজন হিন্দু বৌদ্ধ মজুসি অগ্নি পূজারী তার সন্তানটাও তার ছেলেটা তার মেয়েটাও আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করে জমিনে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা মানুষ দুনিয়াতে প্রত্যেকটা শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, এরপরে তার মা বাবা তাকে ইহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, তাকে অগ্নি পূজারী বানায়, কিন্তু আল্লাহর ফিতরত দিয়ে মানুষ জন্মগ্রহণ করে। এজন্য দেখবেন আমাদের দেশে মানুষের জিজ্ঞাসা করিয়েন যে ভাই আল্লাহ কোথায়, জিজ্ঞাসা করবেন আল্লাহ কোথায়, কি উত্তর দিবে কথা বলে না। বাংলাদেশের মানুষের জিজ্ঞেস করিয়েন যে আল্লাহ কোথায়, কি কইব, সব জায়গায় কো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ সব জায়গায়। কিন্তু সঠিক আকীদা কি, আল্লাহু ফিস সামা ওয়া ইলমুহু ফি কুল্লি মাকান, আল্লাহ হলেন উপরে, আল্লাহ হলেন আকাশে, আল্লাহর এলেম হলো সর্বত্র বিরাজমান। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, একজন মুমিনের বিশুদ্ধ আকীদা। কিন্তু বাংলাদেশে বলে কো সব জায়গা আছে, আচ্ছা ভালো কথা সব জায়গা আছে মেনে নিলাম, আছে ভালো কথা, যেহেতু আপনারা এত মানুষ বলতেছেন। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন তখন বলতে থাকেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। হাতটা কোন দিকে, হাতটা খালি উপরের দিকে। তা আল্লাহ যদি চারিদিকে থাকে আপনার হাত খালি উপরে কেন? আপনি বলবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, কি বলেন? আল্লাহ তো চারিদিকে সব জায়গায়, তা আপনি হাত উপরে ধরে রেখেছেন কেন? হাত তো চারিদিকে ঘুরতে থাকবো, হাত তো চারিদিকে ঘুরে না। না ঘুরার কারণ কি, আমার জবান যেটা বলতেছে এটা আমার ফিতরতের সাথে মিলে না। আল্লাহ রাব্বুল আলামিন আমার ভিতরে ফিতরত রেখেছেন, আমার আল্লাহ হলেন উপরে, আমার খালেক হলেন উপরে। এজন্য মুখে বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু হাতটা তোলার সময় হাত বলে আল্লাহ চারিদিকে না আল্লাহ উপরে। এটা ফিতরতের কারণে। বাংলাদেশে দেখবেন বেদাতি পদ্ধতিতে জিকির করতে গিয়ে আল্লাহর কত বান্দা দৌড়ায় গিয়ে বাঁশ ধরে ধরে উপরের দিকে উঠে। কেন উঠে ভাই, আপনি কেন উঠেন? কয় মাওলারে খুঁজি, আমার মাওলারে খুঁজি। আল্লাহর জিকির করতে করতে এত পাগল, মাওলারে পাওয়ার জন্য বাস ধরে ধরে উপরে উঠে যায়। তো মাওলা যদি উপরে না থাকে আপনি উপরের দিকে উঠেন কেন? মাওলা যদি নিচে থাকে কবরস্থানে ঢুকেন না কেন? কবরের গর্তে ঢুকছে মাওলারে খোঁজার জন্য, দেখছেন নি কোনোদিন যে দৌড়ে যে কবরস্থানে ঢুকে গেছে? কারণ মাওলা তো নিচের দিকেও আছে। যদি মাওলা সব দিকে চতুর্দিকে থাকে তো মাওলা নিচের দিকে আছে না? তা আপনি মাওলারে খোঁজার জন্য উপরের দিকে উঠতেছেন কেন? কারণ মুখে যেটা বলতেছি ওইটা আমার ফেতরাতের সাথে মিল নাই। আমার ফেতরাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিছেন। আমি যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বানাইছি, যিনি তোমার খালেক, সেই আল্লাহ আমি উপরের দিকে, এই জন্য তাকে উপরের দিকে টেনে নিয়ে যাচ্ছে, সে নিচের দিকে যায় না। এটা হলো মানুষের ফেতরাত। একজন আরেকজনের সাথে মারামারি করে ঝগড়া করে, কয় মিয়া উপরওয়ালা কিন্তু আছে, কিন্তু এই কথা বলে না, এই মিয়া চারিদিকওয়ালা কিন্তু আছে, এই কথা কয় না। চারিদিকওয়ালা আছে এই কথা কয় না, কয় উপরওয়ালা আছে, উপরওয়ালা সব দেখতেছে। তো উপরওয়ালা কেন? উনি তো চারিদিকওয়ালা, সব জায়গায় বিরাজমান, সব জায়গায় আছে, কিন্তু তার ফেতরাত সাক্ষ্য দিতেছে যে আল্লাহ হলেন উপরওয়ালা, আল্লাহ উপরে। এটাকে বলা হয় ফেতরাত। আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের ভিতরে এই ফেতরাত তৈরি করে দিয়েছেন। এই ফেতরাতের বহিঃপ্রকাশ আল্লাহ রাব্বুল আলামিন শরীরের মধ্যে কতগুলো জিনিস ফেতরাত বানাই দিয়েছেন। তন্মধ্যে এক নম্বর ফেতরাত, আল্লাহ রাব্বুল আলামিন এই মাথাটাকে হেড অফিস বানাইছেন। মাথাটা কি? হেড অফিস। এটা হলো হেডকোয়ার্টার, পুরা বডির মূল অফিস, নিয়ন্ত্রণকারী অফিস কোন জায়গায়? মাথার মধ্যে। এক সময় যখন সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম যখন স্পেন বিজয় করলো, যখন ইউরোপে গেল, দেখে ইউরোপের মানুষেরা পায়ের নিচে বালিশ দিয়ে দিয়ে ঘুমায়। বালিশ কোথায় দেয়? পায়ের নিচে। তখন মুমিনেরা মুসলিমেরা জিজ্ঞাসা করলেন, ও মিয়া তোমরা বালিশ পায়ের নিচে দাও কেন? কয় আমার সারাদিন পরিশ্রম করে, সারাদিন পরিশ্রম করে আমার পা, সারাদিন যত কার্যক্রম করি সব কার্যক্রম কষ্ট সব আমার পায়ের উপর দিয়ে যায়। তাহলে রাত্রে যদি বিশ্রামের দরকার হয় তা আমার পায়ের বিশ্রামের দরকার, মাথার বিশ্রামের কি দরকার? বিশ্রাম তো দরকার পায়ের, পরিশ্রম করে পা, মাথা কি করে? মাথা তো কোনো কাজ করে না। কাজ করে কিসে? পায়ে। এই জন্য তারা পায়ের নিচে বালিশ দিত। মুসলিমেরা গিয়ে বললেন, শোনা এই পা হলো কর্মচারী, কিন্তু এটার হেড অফিস, হেডকোয়ার্টার হলো এখানে, এখান থেকে যদি পরিচালনা সঠিকভাবে না হয়, এই ব্রেন যদি তোমার পাকে সঠিকভাবে পরিচালনা না করে তোমার পা কোনো কাজ করবে না। এজন্য পরিশ্রমটা করে তোমার মাথায়, পরিশ্রম তোমার পায়ে করে না। বালিশটা পায়ের নিচে না দিয়ে বালিশটা তুমি মাথার নিচে দাও। ওই ইউরোপের মানুষকে, আমেরিকার মানুষকে পায়ের নিচের বালিশ মাথার নিচে দেওয়া শেখাইলো মুসলমান। আজকে সে মুসলমানের সন্তান এতিমের মতো ইউরোপের দিকে তাকাই থাকে, আমেরিকার দিকে তাকাই থাকে। ওরা যদি একটা ফ্যান এখানে কোনো কারণে ছিঁড়ে গেছে, দেখছে ইউরোপের একজন এখান দিয়ে ছিঁড়া ফ্যান পড়ছে, মুসলমানের সন্তান ফ্যান কাটি কাটি এখান দিয়ে ছিঁড়া বানায়, ওইটাকেই তারা আদর্শ মনে করে। অথচ ওই ইউরোপকে মাথার নিচে বালিশ দেওয়া শিখাইলাম আমরা, মুসলিমেরা মুমিনেরা শিখাইছে, তারা ওই জিনিসটাও জানত না। ইতিহাস পড়ে দেখেন, যত জ্ঞান বিজ্ঞান আছে মুসলিমেরা এই জ্ঞান বিজ্ঞানগুলো ইউরোপের মানুষকে শিখাইছে। আর আজকে মুসলিমেরা এমন এতিম হয়ে গেছে, এমন দুর্দশার মধ্যে পড়ে গেছে, নিজেদের ইসলামী কালচার, ইসলামী সংস্কৃতি হারিয়ে ওই ইউরোপের সংস্কৃতি, বিজাতীয় খ্রিস্টি কালচারের দিকে মুসলমানের সন্তান তাকাই থাকে, নিজের ইতিহাস নিজে ভুলে গিয়েছে, নিজেকে এতিম বানিয়ে ফেলছে, দেউলিয়া বানিয়ে ফেলছে, নিজের কালচার নিজের সংস্কৃতি হারিয়ে ফেলেছে। এই জন্য মাথা হলো আমাদের হেডকোয়ার্টার, হেড অফিস। হেড অফিস যেটা থাকে সেটার সিকিউরিটি, নিরাপত্তা তত বেশি থাকে। দেখবেন সাধারণ অফিসের নিরাপত্তা আর হেড অফিসের নিরাপত্তা কিন্তু এক না। দেখবেন ঢাকাতে আর্মি হেডকোয়ার্টার, তারপরে নৌবাহিনীর হেডকোয়ার্টার, হেড অফিস আছে না, এগুলোর সিকিউরিটি, এগুলোর নিরাপত্তা কি অন্যান্য গুলোর মতো? বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা থাকেন তাদের নিরাপত্তা, তাদের সিকিউরিটি আর অন্যদের সিকিউরিটি এক। তাহলে যেটা হেড অফিস, যেটা প্রধান অফিস, মেইন অফিস, এটার সিকিউরিটি থাকবে কি বেশি? আল্লাহ আকবার। মাথার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন মাথার ভিতরে এমন একটা ব্রেন বানিয়ে দিছেন, এই ব্রেনের ভিতরে কত হাজার হাজার কোষ, হাজার হাজার কলা, এক এক আরেক বিজ্ঞান, মহাবিজ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন এই মাথার ভিতরে তৈরি করে দিছেন। এত মেমোরি আল্লাহ রাব্বুল আলামিন এখানে তৈরি করে দিছেন, পুরা কোরআনে কারিমের প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ করে রাখি দিছে এই সিঁড়ির ভিতরে। কত হাজার হাজার জিনিস, হাজার হাজার এলেম, হাজার হাজার জ্ঞান, এগুলো সবগুলাই মেমোরির ভিতরে, মেমোরি কার্ডের ভিতরে জমা হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। মানুষ বেহোস হয়ে গেলেও কিন্তু এই মেমোরি কার্ড কাজ করে। মানুষ বেহোস, সে বেহোসের মধ্যে অনেক কিছু কিন্তু এখানে কাজ করে। আল্লাহ আকবার। এই হেড অফিসকে সংরক্ষণ করার জন্য আল্লাহ পাক মাথার ভিতরে দেখবেন কি শক্ত একটা ঢালাই দিচ্ছেন। ব্রেন ট্রেন সব মেশিন ফিট করি, তার উপর একটা শক্ত ঢালাই দিচ্ছেন না? এর উপরেও আল্লাহ রাব্বুল আলামিন মাথার উপরে আরেকটা জিনিস চুল দিয়ে দিছেন। এটার কত কয় স্তরের নিরাপত্তা দিছেন দেখছেন? হেড অফিস এক স্তরের নিরাপত্তা যথেষ্ট না, কয়েকটা স্তরে স্তরে আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তা দিছেন। সর্বোপরে যে নিরাপত্তাটা সেটা হলো কি? চুল। এই চুলের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত নিহিত রেখেছেন। সুবহানাল্লাহ। চুলের মধ্যে ইবাদত আছে কি নেই? চুলের মধ্যে ইবাদত আছে। কি ইবাদত বলেন তো দেখি? যখন কোন মানুষ হজে যায়, উমরা করতে যায়, হজের একটা ওয়াজিব হলো হলক করা অথবা কসর করা, উমরার একটা গুরুত্বপূর্ণ ওয়াজিব হলো হলক করা অথবা কসর করা, মাথা মুন্ডন করতে হয় অথবা মাথা চুলগুলা ছোট করতে হয়, তাহলে মাথার চুলের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত রেখেছেন। আপনার এই লেবাস, এই মাথার চুলকেও যেভাবে ইচ্ছা সেভাবে আপনি কাটতে পারেন না, যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন না, এখানেও আপনার তাকওয়ার বহিঃপ্রকাশ আছে, আছে কি নেই? মাথার চুলটা আমার মা বোনদের জন্য মাথার চুল কাটা জায়েজ নাই। কোন মহিলা কোন নারী বালক হওয়ার পরে ইচ্ছা করলেই তিনি চুল কেটে কেটে ছোট বানাইতে পারবেন না, চুল কেটে কেটে বিভিন্ন ডিজাইন করতে পারবেন না, ইচ্ছা করলেও তিনি মাথার মধ্যে আলাদা ফর চুলা লাগাই চুল বাড়াইতেও পারবেন না। কি বলেন? চুল যেগুলো আছে এগুলোর কাটি ছোট করা যাবে না, মুন্ডন করা যাবে না, আবার অনেকগুলো আনি মা বোনেরা মাথার মধ্যে লাগাইতেও পারবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মাথা মুন্ডন করতে, চুল ছোট করতে, চুল কাটতে নিষেধ করেছেন। আজকে আমাদের মা বোনেরা পার্লারে গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে দেখবেন চুল কাটি আসে, কাটেনি আপনাদের এদিকে মনে কাটে না? পার্লারে গিয়ে গিয়ে চুল কাটি আসে, আবার কাদের কাটিং এ কাটে? ওই স্টার জলসা স্টার প্লাসের ভিতরে মুশরিকা নারীদের, বিজাতীয় নারীদের চুলের কাটিং যেটা দেখে, ওইটা দেখে দেখে ওইটা ফলো করে করে চুল কাটে। তাকওয়া হারিয়ে গেছে, লেবাস তাকওয়া নাই, এই লেবাস থেকে তাকওয়া চলে গেছে। আবার অনেকে পরচুলা লাগিয়ে চুলগুলাকে, মাথার চুলগুলাকে বাড়াই নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, লানাল্লাহুল ওয়াসালা ওয়াল মুস্তাওসালা, যারা পরচুলা লাগায় এবং পরচুলা লাগানোর কাজে সহযোগিতা করে এই সকল নারীদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের লানত। তাহলে নারীরা এই লেবাসের ব্যাপারে সীমা লঙ্ঘন করতেছে। যেই নারী এই মাথার চুল কাটতেছে, বিভিন্ন বিজাতীয় কালচার ফলো করতেছে, তিনি ওইখানে লেবাস তাকওয়া, তাকওয়ার লেবাস হারিয়ে ফেলেছে। আবার যিনি পরচুলা লাগিয়ে চুল বাড়াইতেছেন, তিনি ওইখানে তাকওয়া হারিয়ে ফেলেছেন, আল্লাহর নাফরমানি করতেছেন। খালি নারীরা করে, পুরুষেরা করি না? পুরুষেরাও এই চুলের ব্যাপারে যেই নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, সেই নীতিমালার লঙ্ঘন করে এই চুলগুলোকে বিজাতীয় মুশরিকদের অনুকরণে চুল কাটি। চুল কাটার ব্যাপারে খেয়াল করতে হবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চুল কাটতেন, আমার রাসূলের সাহাবীরা কেমন করে কাটতেন, তাবেইনেরা তাবে তাবেইনেরা যুগে যুগে সালাফে সালেহীনেরা কেমন ভাবে চুল কাটতেন। একজন মুমিন চুল কাটার সময় তাদেরকে অনুসরণ করে মাথার চুলগুলা কাটবে, কিন্তু আজকে দেখা যায় আমাদের যুবক কিশোর ভাইয়েরা চুল কাটার জন্য যখন সেলুনে যায়, সেলুনের চতুর্দিকে বিভিন্ন মুশরিক খেলোয়াড়, বিভিন্ন মুশরিক গানের শিল্পী, বড় বড় মুশরিক ব্যক্তিদের চুলের কাটিং লাগানো থাকে। মুসলমানের ছেলে ওগুলো দেখে দেখে বলে আমার এই কাটিংটা দেন, আমার এই কাটিংটা দেন। কি বলেন এই চুল কাটার ব্যাপারে? আল্লাহ রাব্বুল আলামিনের নীতিমালা আছে, এখানেও তাকওয়া আছে, এখানেও দীন আছে, কিন্তু দেখা যায় আমরা এই লেবাসটার ব্যাপারে সীমা লঙ্ঘন করতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তি যেই জাতির সাথে সাদৃশ্য রাখবে সে কিয়ামতের ময়দানে তাদেরই অন্তর্ভুক্ত হবে। নাউযুবিল্লাহ, যদি আমার চুল কাটার অনুকরণটা মুশরিকদের অনুকরণে হয়, কিয়ামতের ময়দানে আমার হাশর হয়ে যেতে পারে ওই মুশরিকদের সাথে। এই জন্য আমার চুল কাটার কাটিং ও হতে হবে সাহাবাই কেরামের মতো, তাবেইনে কেরামের মতো, তাবে তাবেইনে কেরামের মতো। একজন তাবেঈ, প্রখ্যাত তাবেঈ হাজ্জাজ রাহিমাহুল্লাহ, তিনি বলেন, একদিন আমার বোন আমাকে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে গেলেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাথার চুলের দিকে তাকাইলেন, মাথার চুলের দিকে তাকানোর পরে দেখলেন পুরা মাথার চুল কাটা হয়েছে, মাঝখানে কিছু চুল বড় রেখে দেওয়া হয়েছে, লম্বা রেখে দেওয়া হয়েছে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার বোনকে নির্দেশ দিলেন তাড়াতাড়ি গিয়ে তোমার ভাইয়ের এই চুলগুলা কেটে ফেলো, কারণ এটা মুশরিকদের আলামত, মুশরিকদের চুল কাটার লক্ষণ, খবরদার কোনো মুমিন যেন মুশরিকদের চুল কাটার অনুসরণ না করে। আল্লাহু আকবার। আজকে মুসলিম যুবকেরা, লক্ষ লক্ষ যুবক, চুলগুলো সব মুশরিকদের কাটিং এ চুল। কিছুদিন আগেও দেখা যেত স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গায় প্রতি সপ্তাহে শিক্ষকেরা চুল পরীক্ষা করত, চুল দেখত, মাথার চুল দেখত, নখ দেখত, দাঁত দেখত, দেখত না? এখন দেখে না, এখন বন্ধ করে দিছে, এখন দেখা হয় না। এখন দেখা যায় তখন সবাই বুঝতো যদি চুলের কাটিংটা ঠিক না হইতো বুঝতো ছেলে এটা নষ্ট হয়ে যেতেছে, খারাপ হয়ে যেতেছে। আজকে চুলের কাটিং দেখলে বোঝা যায় এটা মাদকাসক্ত, এটা ট্যাবলেট খোর, এটা গাঁজা খোর, বোঝা যায় না? এটা চুল দেখলে বোঝা যায়, কারণ তার চুলের ভিতরে এগুলোর বিজাতীয় কালচারের প্রতিফলন করতে থাকে। আর মা বাবারাও কিছু বলে না, শিক্ষকেরাও কিছু বলে না, সবাই যেন কেমন উদাসীন হয়ে গেছে। আমার ভাইরা, প্রথম নিজের বডিটাকে তাকওয়া দিয়ে সাজাইতে হবে। অনেকে আল্লাহর দিন কায়েমের জন্য পাগল হয়ে গেছে, কিন্তু নিজের বডির মধ্যে দিন নেই। এই ইসলামী রাষ্ট্রটাকে কোরআন সুন্নাহ দিয়ে সাজাইতে পারেনি, নিজের সাজাইতে পারে না, কি সমাজ সাজামো, দেশ সাজামো? আগে তো নিজেকে কোরআন সুন্নাহ দিয়ে এই ইসলামী রাষ্ট্র, আমার বড়িটাকে সাজাই ফেলতে হবে কোরআন সুন্নাহ দিয়ে। এজন্য আমার ভাইরা এবং বোনেরা, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নেওয়া হবে, নাসিয়াতিন কাযিবাতিন খাতিয়া, জাহান্নামীদেরকে মাথার চুল ধরে টেনে টেনে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামীদের একটা বড় আলামত, জাহান্নামীদের মাথার সামনের চুলগুলো লম্বা থাকবে, এজন্য এগুলো ফেরেশতাদের ধরতে সুবিধা হবে। কাফের মুশরিকদের সামনের চুলগুলো লম্বা লম্বা থাকতো, এগুলো দিয়ে ধরে জাহান্নামের দিকে নেওয়া সহজ হয়ে যাবে। এজন্য আল্লাহ পাক বলেছেন, নাসিয়া, নাসিয়া মানে সামনের দিকের এই চুলগুলা, এগুলো ধরে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে চুলের কিন্তু খুব গুরুত্ব আছে, এই চুলগুলাকে তাকওয়া দিয়ে সাজান। এরপরে আসেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা জিনিস দিছেন, এটার নাম কি? ব্রু। এই ব্রুর চুলগুলো কাটা, এই ব্রুর চুলগুলো তুলে ফেলা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাআনাল্লাহুল মুতাফাল্লিজাত লিল হুসনি ওয়ান নামিসাত ওয়াল মুতানাম্মিসাত। এই নামিসাত মুতানাম্মিসাত যে সকল নারীরা থাকবে যারা ব্রু ফ্ল্যাগ করবে এদের উপরে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের লানত। আজকে দেখবেন আমাদের মা বোনেরা পার্লারে গিয়ে গিয়ে অধিকাংশ মা বোনেরা ব্রু ফ্ল্যাগ করে সৌন্দর্যের জন্য। এই ব্রু ফ্ল্যাগ, এই চুলগুলোকে আপনি তুলে ফেলা, এগুলোকে উফড়িয়ে ফেলা, এটা হারাম, কবিরা গুনাহ। সুতরাং এখানেও আপনার তাকওয়া আছে, লেবাস তাকওয়া, এটা আপনার লেবাস, এখানে তাকওয়ার প্রতিফলন করতে হবে, এটাকে তোলা যাবে না। আল্লাহ রাব্বুল্লাহ আলামিন পুরুষ এবং নারীর মধ্যে পার্থক্য সৃষ্টি করেছেন আরেকটা জিনিস দিয়ে, এটার নাম কি? দাড়ি। এটার মধ্যেও কিন্তু তাকওয়ার প্রতিফলন আছে, এটার ভিতরেও আল্লাহর দিন নিহিত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসে নির্দেশ দিয়েছেন, খালিফুল মুশরিকিন ওয়াফিরুল লিহা ওয়া আউফুস শাওয়ারিব ওয়া আহফুস শাওয়ারিব ওয়াফিরুল লিহা ওয়া আহফুস শাওয়ারিব। আমার উম্মতেরা মুশরিকদের মুখালাফত করো, মুশরিকদের বিরোধিতা করো, দাড়িগুলাকে ছেড়ে দাও, দাড়িগুলাকে ছেড়ে দাও, গোপগুলাকে ছোট করে নাও, গোপগুলাকে ছোট করে নাও। এজন্য দাড়ি রাখাটা কি বলেন তো দেখি? ফরজ। শাইখ বিন বাজ রাহেমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহেমাহুল্লাহ সহ অনেক আহলুল এলেমেরা ফতোয়া দিচ্ছেন দাড়ি রাখা ফরজ, আবার অনেক আহলুল এলেমেরা বলছেন ওয়াজিব। ওয়াজিব আর ফরজ এক জিনিস, কাছাকাছি জিনিস, বেশি বেশ কম নাই। ওয়াজিব তরক করলেও কবিরা গুনাহ হয়, ফরজ তরক করলেও কবিরা গুনাহ হয়। ওয়াজিব বলেন আর ফরজ বলেন, দাড়ি কাটা, দাড়ি মুন্ডন করা কি হারাম? দাড়ি মুন্ডন করা কবিরা গুনাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ লঙ্ঘন করা। আল্লাহ রাসূলের নির্দেশ লঙ্ঘন করলে কি হয়? ওয়ামাই ইউশাকিকির রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা হেদায়েত লঙ্ঘন করলে পরিণতি হলো ওয়ানুসলিহি জাহান্নাম, পরিণতি হলো জাহান্নাম, পরিণতি জাহান্নাম। দেখেন হারাম কাজ, কোন কোন হারাম কাজ আছে জীবনে মানুষ একবার করে, কোন কোন হারাম কাজ আছে মানুষ দুইবার করে, তিনবার করে, পাঁচবার করে। এটা এমন একটা হারাম কাজ অনেকে প্রতিদিনও করে, অনেকে দু তিন দিন পরপর করে, কয়েকদিন পরপর, দশ বছর, ২০ বছর, ৩০ বছর, ৪০ বছরের মধ্যে কত হাজার বার এই কবিরা গুনাহ করা হচ্ছে, একবার দুবার নয়। যে সমস্ত ভাইয়েরা দাড়ি মুন্ডন করে দেন, কয়বার কবিরা গুনাহ করেন দেখেন, প্রতিদিন একবার যদি করে কমপক্ষে, প্রতিদিন একবার কবিরা গুনাহ, কত হাজার কবিরা গুনাহ তার আমলনামায় জমা হচ্ছে। কেউ কেউ মনে করে এটা তো সুন্নত, সুন্নত আমল না করলে অসুবিধা কি? কত সুন্নত আমরা আমল করি না, কিন্তু এই সুন্নত সেই সুন্নত নয়, ফিকহের ভাষায় যে সুন্নত সেটা দাঁড়ির সুন্নত, ফিকহি সুন্নত না, এটা হাদিসের সুন্নত, হাদিসের ভাষায় সবকিছু সুন্নত, ফরজ গুলো সুন্নত, ওয়াজিব সুন্নত, সুন্নতে মুআক্কাদাও সুন্নত, সুন্নতে জায়েদাও সুন্নত, মুস্তাহাবও সুন্নত, নফলও সুন্নত, এটা হলো হাদিসের ভাষায়। ফিকহের ভাষায় এগুলো কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা সুন্নতে মুআক্কাদা, কোনটা সুন্নতে জায়েদা। তাহলে এই দাড়ির মধ্যে, দাড়ি তো একটা মুমিনের লেবাস, মুমিনকে ছিনা যাবে দাড়ি দিয়ে, মুমিন আর মুশরিকের মধ্যে এটা পার্থক্য নির্ণয়কারী। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ির নির্দেশ দেওয়ার আগে বলছেন, খালিফুল মুশরিকিন, মুশরিকদের মুখালাফাত করো, মুশরিকদের বিপরীত করো, মুশরিকদের বিরোধিতা করো। মুশরিকের কথা এই জন্য বলছেন যে এটা মুশরিক আর মুমিনের মধ্যে কি করে, পার্থক্য নির্ণয় করে। আল মুগাইয়্যারাতি খালকিল্লাহ, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টিকে পরিবর্তন করে, তাবদিল করে, তাগইর করে, তাহরিব করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত করেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে দাড়ি দেন নাই, পুরুষকে দিয়েছেন, এটা আল্লাহর খালক, আল্লাহর সৃষ্টি, এটাকে পরিবর্তন করার কোনো অধিকার কোনো মানুষের নাই। কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টির ক্ষেত্রে তাহরিফ করে, তাগইর করে, পরিবর্তন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে লানত বর্ষণ করেন, নাউযু বিল্লাহ। এজন্য আমার ভাইরা, যখন দুনিয়াতে এসেছি মায়ের পেট থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে দাড়িটা মায়ের পেট থেকে দিয়ে দিতে পারতেন, পারতেন না, সব দিয়ে দিছেন, দাড়ি দিয়ে দেওয়া যেত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেট থেকে দেন নাই। যখন দাড়ি রাখার বয়স হয়েছে, যখন দাড়ি রাখার যোগ্যতা হয়েছে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দাড়ি দিয়েছেন। অনেকে কয় এখনো ছোট মানুষ, দাড়ি রাখার বয়স হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমার দাড়ি রাখার বয়স হয়েছে এই জন্য আমি দাড়ি দিছি, যখন বয়স হয় নাই তখন আমি দিই নাই। কারণ শিশুকে মায়ের পেট থেকে আল্লাহ পাক দাড়ি দিয়ে দিতে পারতেন, কিন্তু দেন নাই, কারণ তার দাড়ি রাখার তখন বয়স হয় নাই, যোগ্যতা হয় নাই। আমাদের দেশে হজ করার বয়স হয় কয় বছরে? 60 বছরে, 65 বছরে। এর আগে টাকা পয়সা থাকলেও হজ করে না। কি ব্যাপার ভাই, হজ করেন না কেন? কয় এখনো হজ দড়ি রাখার বয়স হয় নাই। কি হয় নাই? হজ দড়ি রাখার বয়স হয় নাই, হজ এখনো দড়ি রাখতে পারবে না। তো কখন দড়ি রাখতে পারবেন? যখন বয়স হবে 60 বছর, 65 বছর, তখন হজ দড়ি রাখার বয়স হয়। হজ দড়ি রাখার যখন বয়স হয়েছে, তখন হজ করার জন্য আল্লাহর ঘরে গেছে, মিনার ময়দানে যায়, দেখবেন যখন টয়লেটের মধ্যে 7 জন, 8 জন, 10 জন, 15 জন লাইন ধরছে, কাপড়টা এহরামের কাপড়টা নষ্ট করে ফেলছে, আরাফাতের ময়দানে গিয়ে এহরামের কাপড়টা নষ্ট করে ফেলছে, মুজদালিফায় গিয়ে এহরামের কাপড় নষ্ট করে ফেলছে। এখন যখন হজ ধরে রাখার বয়স হয়েছে, তখন তার উজু ধরে রাখার বয়স নাই, টয়লেট ধরে রাখার বয়স নাই, কি হজ ধরে রাখব? নিজের উজু ধরে রাখার বয়স নাই, টয়লেট ধরে রাখার বয়স নাই, কি হজ ধরে রাখব? তখন যখন তার যৌবন ছিল, যখন তার উজু ধরে রাখার বয়স ছিল, তখন তার হজ ধরে রাখারও বয়স ছিল। কিন্তু বাঙালি না বুঝার কারণে অহেতুক দেরি করে, কয় হজ ধরে রাখার বয়স হয়নি। যখনই সম্পদ দিছে আল্লাহ পাক, হজে যাওয়ার মতো সামর্থ্য দিছেন, তখনই আল্লাহ পাক হজ ধরে রাখার যোগ্যতাও দিছেন। তাহলে যখন দাড়ি উঠে, তখন আল্লাহ রাব্বুল আলামিন দাড়ি রাখার যোগ্যতা দিয়েই আল্লাহ পাক সৃষ্টি, তখন তাকে দান করেন, দাড়িটা দিয়ে থাকেন। কেউ কেউ বলেন, দাড়িটা রাখলে বাবিয়ে পছন্দ করে না। ভাই দাড়ি রাখেন না কেন? কয় আপনার বাবি পছন্দ করে না। যে বাবি দাড়ি পছন্দ করে না, ওই বাবিকে স্ত্রী রাখা জায়েজ নাই। কারণ আল্লাহর কোন হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন নির্দেশ যদি স্ত্রী মানতে রাজি না হয়, সেই স্ত্রী মুমিন না, আর মুমিনের সাথে মুশরিকের বিয়ে থাকে না। আর যদি আল্লাহর কোন হুকুম পালনের জন্য স্ত্রীর অনুমতি চান, আপনার ঈমানও চলে যাবে। কারণ আল্লাহ পাক স্পষ্ট করে বলে দিয়েছেন, ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহ এবং আল্লাহর রাসূল কোন নির্দেশ দিয়ে দিলে কোন মুমিন নারীর, কোন পুরুষের ইখতিয়ার নাই, আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। আল্লাহর নির্দেশ মানবে কি মানবে না, এই ইখতিয়ার কোন মুমিন নারী পুরুষের নাই। যদি স্ত্রীর যাই জিজ্ঞেস করেন যে আমি কি নামাজ পড়বো কালকে থেকে, আপনার ঈমান থাকবে না। আপনি নামাজ পড়বেন, তার অনুমতির কি দরকার? আপনি দাড়ি রাখবেন, তার অনুমতির কি দরকার? এটা তো আল্লাহর হুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুকুম। আচ্ছা, দাড়িওয়ালা মানুষ সুন্দর না দাড়িবিহীন মানুষ সুন্দর? আল্লাহ রাব্বুল আলামিন জমিনে যত নবী রাসূল পাঠিয়েছেন, একজন নবী রাসূলও দাড়িবিহীন নবী রাসূল জমিনে পাঠান নাই। সব নবী রাসূল ছিলেন দাড়িওয়ালা। কি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত সাহাবি ছিলেন, লক্ষাধিক সাহাবি ছিলেন, এই সাহাবীরা কি দাড়িওয়ালা ছিলেন না দাড়িবিহীন ছিলেন? দাড়িওয়ালা ছিলেন। এই লক্ষাধিক সাহাবায়ে কেরাম সবাই দাড়িওয়ালা ছিলেন। তাবেঈনে কেরাম, তাবে তাবেঈনে কেরাম, যুগে যুগে সালাফে সালেহীন সকলেই ছিলেন দাড়িওয়ালা। তাহলে জমিনে দাড়িওয়ালা মানুষেরাই হলো সুন্দর। যদি কেউ দাড়িবিহীন মানুষের সুন্দর মনে করে, তাহলে তার আল্লাহর দিনের প্রতি তার ইস্তেহজা এসে গেছে, দিনের প্রতি তার অপছন্দ এসে গেছে। দিনের কোন জিনিসকে অপছন্দ করলে এটা ঈমান ভঙ্গের একটা কারণ। মেয়ে বিয়ের জন্য গেলে দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে দেনা, এরকম মানুষ আছে কি নেই? অনেক সমাজে দাড়িওয়ালা ছেলে দেখলে বিয়ে দেয় না, দাড়ি পছন্দ করে না। এই দাড়ি পছন্দ না করা এটা ইমান হারানোর, ইমান বঙ্গের একটা কারণ। কারণ আল্লাহর একটা হুকুম, আল্লাহর একটা বিধানকে আপনি পছন্দই করলেন না, দাড়ির কারণে ছেলে পছন্দ হয় নাই, বাস আপনার ইমানও শেষ, ইমান ভেঙে গেছে। এই জন্য আমার ভাইরা এটা একটা লেবাস, মুমিনের গুরুত্বপূর্ণ লেবাস, এটা লেবাস তাকওয়া। সুতরাং এই দাড়ির দিকেও খেয়াল দিতে হবে। গোফ এটাও একটা লেবাস, এটাকে কি করতে হবে? লম্বা করতে হবে না ছোট করতে হবে? এটাকে ছোট করে করে রাখতে হবে। এটা এটাই হলো লেবাস তাকওয়া। এইভাবে শরীরের ভিতরে আরো বিভিন্ন জায়গায় যেই চুলগুলো আছে, শরীয়তের নীতিমালা আছে, এগুলো এক একটা লেবাস। এই লেবাসগুলোকে সবসময় ঠিক রাখতে হবে। এই গোপগুলো, এই নখগুলো একটা লেবাস, নখ। এই নখগুলো কি করতে হবে? লম্বা রাখতে হবে না ছোট রাখতে হবে? অনেককে দেখবেন এরকম লম্বা লম্বা নখ রাখে, এটা জায়েজ না, এটা কি হারাম। এরকম লম্বা নখ রাখেই ময়লা আবর্জনা ঢুকাই, ওই ময়লা আবর্জনা নিয়ে এসে খাওয়া দাওয়া করে। আর এই লম্বা নখ রাখাটা এটা কোনো মুমিনের কাজ না, এটা সুন্নাহ পরিপন্থী, ফেতরাতের পরিপন্থী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলোকে ফেতরাত বলছেন, একটা হলো তাকলিমুল আজভার, নখগুলোকে কেটে কেটে ছোট করে নেওয়া, এটা একটা ফেতরাত। এই হলো মাথা থেকে পা পর্যন্ত এক ধরনের লেবাস। আরেকটা লেবাস আসেন, আবার দ্বিতীয় লেবাসে আসেন। দ্বিতীয় লেবাসটা হলো সতর ডাকা এবং সৌন্দর্যের জন্য যে লেবাসটা, এই লেবাসের ক্ষেত্রেও কিছু নীতিমালা ইসলাম নির্ধারণ করে দিয়েছে। এই নীতিমালাগুলো মানা জরুরি। এই নীতিমালাগুলো যদি মানি তাহলে ওই লেবাসটা আমার হয়ে যাবে তাকওয়ার লেবাস, সুবহানাল্লাহ। এই নীতিমালার ব্যাপারে খেয়াল রাখতে হবে। এক নম্বর নীতিমালা হলো এমন পোশাক পরতে হবে যেই পোশাকের দ্বারা আমার সতর দেখা যাবে না, আমার সতর দেখা যাবে না। সতর কতটুকু? পুরুষের সতর হলো নাভির নিচ থেকে শুরু করে কোন পর্যন্ত? নাভি থেকে শুরু করে, নাভি সহ, নাভি থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত, এই পুরাটা অংশ হলো পুরুষের সতর। নারীর সতর হলো মাথা থেকে শুরু করে পা পর্যন্ত, শুধুমাত্র তিনটা অংশ বাদ দিয়ে বাকিটা সতর। মুখমণ্ডল, দুই হাতের কবজি পর্যন্ত হাতের পাতাগুলো, পায়ের পাতাগুলো, এই তিনটা অংশ বাদ দিয়ে বাকি অংশটা হলো তার সতর। এটা হলো কি সতর? এটা হেজাবের কথা না, এটা সতর আলাদা, হেজাব আলাদা। হেজাব আমরা পরে আসতেছি, এটা হলো সতর। এই সতরটুকু ঢেকে রাখা যাতে কেউ না দেখে, এটা কি ফরজ? এটা সর্ব অবস্থায় 24 ঘন্টা, মাহরাম গায়রে মাহরাম কোনো মানুষের সামনে সতর দেখা যাবে না, এমনকি এক পুরুষ আরেক পুরুষের সতর দেখা যাবে না, এক নারী আরেক নারীর সতর দেখা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ানজুরুর রাজুলু ইলা আওরাতির রাজুল ওয়ালা তানজুরুল মারআতু ইলা আওরাতিল মারআ। এক পুরুষ যেন আরেক পুরুষের সতরের দিকে না দেখে, এক নারী যেন আরেক নারীর সতরের দিকে না দেখে। সতর সর্বক্ষণ ডেকে রাখা, পুরুষ থেকে নারী থেকে সবার থেকে, এটা একটা লেবাস তাকওয়া। সার্বক্ষণিক তার সতর্কে ডেকে রাখতে হবে লেবাস দিয়ে। পাশাপাশি শুধু ডেকে রাখা যথেষ্ট নয়, এমন ভাবে ডেকে রাখতে হবে যাতে প্রকাশও না পায়। একটা হলো ডেকে রাখা, আর একটা হলো প্রকাশ না পাওয়া। এমন আটসাট, এমন টাইট পোশাক পরলেন সতর প্রকাশ পাচ্ছে, সতর বোঝা যাচ্ছে। আপনি ডেকে রাখছেন ঠিকই, কিন্তু এমন টাট করি, এমন ভাবে পোশাকটা পরছেন এটার দেখা যাইতেছে। দামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী ছিলেন, তিনি একদিন এরকম দুইটা পোশাক পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসছিলেন যেগুলো একটু টাইট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া দামুরা, হে দামুরা, এই দুইটা পোশাক কি তোমাকে জান্নাতে প্রবেশ করাবে নাকি? দামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জন্য একটু ইস্তিগফার করেন, আপনি আমার জন্য ইস্তিগফার করবেন। ইস্তিগফার করার সাথে সাথে আমি আমার এই কাপড় দুটো খুলে চলে আসব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফালা তালবাসহা, খবরদার এই জাতীয় পোশাক কোনোদিন পরবা না। ফা ইন্নাহা লিবাসুল কুফফার, এটা হলো কুফফারদের লিবাস, এটা মুমিনের লিবাস না। মুমিন কখনো এমন পোশাক পরবে না যেই পোশাক সতর প্রকাশ পায়। একটা হলো সতর দেখা যাওয়া, আর একটা হলো সতর প্রকাশ পাওয়া। আপনি এমন টাইট প্যান্ট পরছেন আপনার সতরের সব বোঝা যাইতেছে বাইরে, এটাও কি হারাম? এখানেও আপনার তাকওয়া আছে, আপনি এমন ভাবে প্যান্ট পরবেন যাতে সতরের কোনো কিছু প্রকাশ না পায়, সতরের কোনো কিছু প্রকাশ পাওয়া যাবে না। এভাবে নারী পুরুষ উভয়ে পোশাকটা এমন ভাবে পড়তে হবে সতর দেখাও যাবে না, সতর প্রকাশও পাবে না। পুরুষের পোশাকটা হবে টাকনুর উপরে, নারীর পোশাকটা হবে টাকনুর নিচে। কিন্তু বর্তমানে উল্টা হয়ে গেছে, কি বলেন? নারীরটা চলে আসছে উপরে, পুরুষেরটা চলে গেছে নিচে। পুরুষ এমন ভাবে প্যান্ট পরে রাস্তা দিয়ে ময়লা আবর্জনা সব পরিষ্কার করে ফেলে, আবার নারী এমন ভাবে প্যান্ট পরে হাঁটুর উপরে তার প্যান্ট চলে আসছে। এরকম দেখা যায় না? ঢাকার গুলশান বনানি দিয়ে হাঁটি হাঁটি দেখবেন যে কেমন, কোথায় উঠছে আমাদের মা বোনদের পোশাক, কোথায় তার পোশাক উপরের দিকে উঠে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা হলো পুরুষের পোশাক থাকবে টাকনুর উপরে, নারীর পোশাক থাকবে টাকনুর নিচে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারে পাপিন নার, কোন ব্যক্তির যদি তার পোশাকটা টাকনুর নিচে নেমে যায়, ইজারটা যদি তার নিচের দিকে চলে যায়, টাকনুর নিচে চলে যায়, পাপিন নার, সেটা জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ, টাকনুর নিচে পোশাক চলে গেলে সেটা, ইজার চলে গেলে সেটা জাহান্নামে যাবে। তাহলে সেটা জাহান্নামে যাবে, বাকিটা জাহান্নামে যাবে না নাকি? ওইটা জাহান্নামে যাওয়া মানে পুরাটাই জাহান্নামে যাওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিন ব্যক্তি এমন আছে, লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই তিন শ্রেণীর মানুষের সাথে কথা বলবেন না, ওয়ালা ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন না, ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে আযাবে আলীম। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাকাদ খাবু ওয়া খাসিরু, এরা তো একেবারে ধ্বংস হয়ে গেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, এরা কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর হলো এরা, আল মুসবিলু ইজারাহু, যাদের ইজারকে, যাদের নিচের পোশাকটাকে টাকনুর নিচ পর্যন্ত ঝুলিয়ে দে, নিচের দিকে ঝুলিয়ে দে, এই মুসবিল যারা। ওয়াল মান্নানু বিমা আতা, কাউকে কোনো কিছু দিয়ে আর বারবার খোটা দে, একদিন কোনো একটা দিছে দশ দিন খোটা দে, এইরকম খোটা দানকারী মানুষটা হলো দ্বিতীয় ব্যক্তি। ওয়াল মুনফিকু সালাতাহু বিল হালাফিল কাযিবে, মিথ্যা কসম করে করে জিনিস বিক্রি করে, পণ্য বিক্রি করে, এটা হলো তৃতীয় ধরনের ব্যক্তি। তাহলে এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলো কারা? যারা আল মুসবিলু ইজারাহু, পোশাকটা টাকনুর নিচে পরে পরে ঘুরে বেড়ায়। অনেক মুসলিম ভাই আমরা দেখি টাকনুর নিচে প্যান্ট পরে পরে ঘুরে বেড়াচ্ছে, কোন চিন্তা চেতনা কিছু না, একটা হারাম কাজ করতেছে এই অনুভূতিটাও তার ভিতরে নেই। এই জন্য আমার ভাইয়েরা, প্যান্ট শুধু ওই নামাজের সময় গুজায় উপরের দিকে বাস করে রাখলেন এটা না, এটা পুরো কেটে ফেলবেন, টাকনুর উপরে কেটে টাকনুর উপরে নিয়ে আসবেন। কারণ না কাটলে ওই বাস করবেন, মাঝে মাঝে নামাইবেন, মাঝে মাঝে করবেন, দেখা যাবে যে আল্লাহকে ভয় করবেন না, মাঝে মাঝে মানুষকে ভয় করবেন, ওই স্যারকে ভয় করবেন, বসকে ভয় করবেন, আল্লাহর ভয় আসবে না। এজন্য পুরা টাকনুর উপরে তুলে ফেলবেন কেটে, এটাই হলো লেবাস তাকওয়া, তাকওয়ার লেবাস, তাকওয়া এসে যাবে লেবাসের ভিতরে। আর মা বোনেরা পোশাকটা যেন টাকনুর নিচে থাকে এটা খেয়াল রাখতে হবে, মা বোনদের পোশাক টাকনুর উপরে উঠবে না, সবসময় টাকনুর নিচে থাকবে। পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এটা যেন বিজাতীয় অমুসলিমদের ধর্মীয় পোশাকের সাথে মিল না থাকে, অমুসলিমদের কৃষ্টি কালচারের সাথে মিল না থাকে। আজকে যেমন আমাদের মা বোনেরা ওই স্টার জলসা স্টার প্লাসের পোশাকগুলো দেখে দেখে বাজারে এগুলো কেনার জন্য যায়, বাজারে গিয়ে গরুর জামা খোঁজে, ছাগলের জামা খোঁজে, পশুর জামা খোঁজে, পাখির জামা খোঁজে, খোঁজে না? এই সব নামে দেখবেন যে বাজারে পোশাক আর পোশাক। কারণ ওই যারা বানায় তারা জানে যে আমাদের মা বোনেরা ইন্ডিয়ান এগুলো দেখে দেখে তারা ঠিক করে এই জামাটা কিনবে, ওই জামা আবার বাজারে ওই নামে বাজারও নিয়ে আসে। তাহলে মুশরিকদের অনুকরণে যে পোশাক, এই পোশাক হারাম। এই জন্য পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে আমার, এটা যেন বিজাতীয় মুশরিকদের পোশাকের সাথে সাদৃশ্য না থাকে। পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে এই পোশাকটা যেন এমন না হয় যেটা আমার বিনয়ের বহির্ভূত, যেটা অহংকারে বা প্রকাশ করে, যেটা আমার শোহরত প্রসিদ্ধি প্রকাশ করে, এই জাতীয় পোশাক পরিধান করা যাবে না। পোশাকের মধ্যেও বিনয়িতা থাকতে হবে, পোশাকের ভিতরেও বিনয় বা প্রকাশ পেতে হবে। এমন পোশাক যেটা সমাজের কেউ পরে না, এরকম দামি এরকম খুব ভিন্ন ধরনের পোশাকও কোনো মুসলিমের জন্য পরা জায়েজ নাই। এমন একটা পোশাক পরলাম পুরা এলাকার পুরো জনপদের কেউ পরে না, সবাই ওই পোশাক দিয়েছিনে, ওই যে ওই ওই জামা পরে যে ওই লোকটা, অর্থাৎ ওই পোশাক দিয়ে তার পরিচয় হয়ে গেছে, এইরকম পোশাকও মুমিনের জন্য জায়েজ নেই। এরপরে একজন মুমিনকে খেয়াল রাখতে হবে বড়দের জন্য যে পোশাকগুলো হারাম, শিশুদের জন্য সেই পোশাকগুলো হারাম। অনেকে বড়দের হারাম পোশাক শিশুদেরকে পরায়, বড়দের জন্য যেমন রেশমি পোশাক পরা হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুররিমাল হুররিমাজ যাহাবু ওয়াল হারিরু লিযুকুরি উম্মতি, আমার উম্মতের পুরুষদের জন্য স্বর্ণ এবং রেশমি কাপড়কে হারাম করে দেওয়া হয়েছে। রেশমি কাপড় স্বর্ণ এগুলো আমার উম্মতের পুরুষের জন্য হারাম, নারীদের জন্য আল্লাহ পাক হালাল করেছেন। এই যে রেশমি কাপড় হারাম, এই রেশমি কাপড় শিশুকেও পরানো যাবে না। বড়দের জন্য যেটা হারাম শিশুদের জন্য সেটা হারাম। স্বর্ণ ব্যবহার করা বড়দের জন্য যেমন হারাম, ছোট শিশু ছেলে শিশু তার জন্য হারাম। আমাদের দেশে বিয়ে শাদিতে জামাইরে স্বর্ণের চেন দে না, স্বর্ণের আংটি দে, জামাইকে স্বর্ণের চেন দেওয়া আংটি দেওয়া এটাও হারাম। মানে যেই জিনিস পুরুষের জন্য ব্যবহার করা হারাম, এই জিনিসটাকে হাদিয়া দেওয়া গিফট দেওয়া এটাও হারাম, কারণ এটা তার জন্য ব্যবহার করা হারাম, এটা তাকে হাদিয়াও দেওয়া যাবে না। নারীকে স্বর্ণ ব্যবহার হালাল করা হয়েছে, সুতরাং নারীকে আমি স্বর্ণের চেন দিতে পারি, আংটি দিতে পারি, এটা বৈধ। এই জন্য খেয়াল রাখতে হবে বড়দের জন্য যে পোশাক হারাম, শিশুদের জন্য সেই পোশাক হারাম। শিশুকে আমরা ছোটবেলা থেকে ইসলামী পোশাকে, তাকওয়ার পোশাকে অভ্যস্ত করি না। এই জন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, পোশাকের ক্ষেত্রে নীতিমালাগুলো খেয়াল রাখতে হবে। তৃতীয় ধরনের যে লেবাসটার কথা বলেছিলাম, সেই লেবাসটা হলো এর উপরে আর একটা লেবাস, যেটার নাম হলো হেজাব, যেটার নাম হলো হেজাব, পর্দার পোশাক। পর্দার পোশাকটা হবে ভিন্ন রকমের। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূরের 30 এবং 31 নম্বর আয়াতে পুরুষ এবং নারীদের জন্য আল্লাহ পাক হেজাবকে ফরজ করে দিয়েছেন। পর্দা আমরা মনে করি শুধু নারীদের জন্য, কিন্তু শুধু নারীদের জন্য না, পুরুষদের জন্য পর্দা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আগে পুরুষদের উপরে পর্দা ফরজ করেছেন 30 নম্বর আয়াতে, তারপর 31 নম্বর আয়াতে আল্লাহ পাক নারীদের উপরে হেজাব ফরজ করেছেন। প্রথমে আল্লাহ পাক বলছেন, قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله خبير بما يصنعون। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য দুটি হিজাব, দুটি পর্দাকে ফরজ করেছেন। একটি হলো দৃষ্টিকে সংযত করা, চক্ষুকে নিয়ন্ত্রণ করা, চক্ষুকে সংযত রাখা, আরেকটা হলো তার যৌবনকে, তার যৌনাঙ্গকে হেফাজত করা। এই দুটা হলো পুরুষের হেজাব, পুরুষের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতে নারীদের জন্য চারটা পর্দাকে ফরজ করে দিয়েছেন। প্রথম পর্দা হলো ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, তারা যেন তাদের দৃষ্টিগুলোকে চক্ষুগুলোকে সংযত রাখে। ওয়াইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়াইয়াহফাজনা ফুরুজাহুন্না, তারা যেন তাদের যৌবনকে যৌনাঙ্গকে হেফাজত করে, সংরক্ষণ করে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের জিনাতকে, তাদের সৌন্দর্যকে প্রকাশ না করে। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, তারা যেন তাদের বুকের উপরে আরেকটা বড় ওড়না ঢেলে দে, তারা যেন এই হেজাবের বিধানগুলো মেনে চলে। এই হেজাবের বিধানগুলো মেনে চলা মুমিন নারীদের জন্য নিরাপত্তা রক্ষা কবচ, সম্মানের নিরাপত্তা রক্ষা করার বড় মাধ্যম। এই জন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউদাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমার নবী, দুনিয়ার সমস্ত নারী মুমিন নারীদেরকে, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে আপনি বলে দিন, তারা যেন এই পর্দার বিধানটা, হেজাবের বিধানটা মেনে চলে। যালিকা আদনা আন ইউরাফনা, সে যে একজন ইমানদার, সে যে একজন মুমিনা, এটা বোঝার জন্য, এটা জানার জন্য এই পর্দাটা হলো বড় সহায়ক। ফালা ইউদাইন, এই পর্দার বিধিবিধান মেনে চললে ইফটিজিং, খুন খারাপি, দর্শন, বিভিন্ন রকমের যন্ত্রণা, কষ্ট থেকে সে নিরাপত্তা পাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই হেজাবটা পুরুষ এবং নারী উভয়ের উপরে ফরজ করে দিয়েছেন। তাহলে পুরুষের কয়টা? দুইটা। নারীর কয়টা? চারটা। দুইটা কমন, দুইটা পুরুষের যে দুইটা, নারীরও সে দুইটা। চক্ষু এমন একটা বিষয়, এমন একটা জিনিস, এই চোখ দ্বারা অনেক কিছু মানুষ বুঝাইতে পারে। চোখ দেখলে মানুষের অনেক কিছু বোঝা যায়, চোখের ইশারায় মানুষ অনেক কিছু বুঝাইতে চায়। চক্ষু এমন এক জিনিস, চক্ষু দ্বারা মানুষটা খুশি না মানুষটা দুঃখিত ব্যথিত, এটা চক্ষু দেখলে বোঝা যায়। চোখ মানুষের অনেক কিছু প্রকাশ করে। এই জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলমিন চোখের থেকে আলাদা করে হিসাব নেবেন কিয়ামতের ময়দানে। সূরা আল ইসরার 36 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্না সামা ওয়াল বাসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। প্রত্যেক শ্রবণ শক্তি, প্রত্যেক কান, প্রত্যেক চক্ষু, প্রত্যেক হৃদয়, সবগুলাকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হবে। এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, চোখ জবাব দিতে হবে এই দুনিয়াতে কি কি করেছিল। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখ এমন এক জিনিস, যে ব্যক্তি চোখের হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইমানের স্বাদ, আমলের স্বাদ, ইমানের মজা অনুভব করার আল্লাহ পাক যোগ্যতা দান করেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আলিয়্যু লা তুতবি'ন নাযারাতান নাযারা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, খবরদার, যখন তুমি রাস্তা দিয়ে চলাফেরা করবা, প্রথম দৃষ্টি পড়ে গেলে দ্বিতীয়বার আর দৃষ্টি দিও না, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, পরবর্তী দৃষ্টিগুলো তোমার নয়, পরবর্তী দৃষ্টিগুলো শয়তানের। মানুষের দৃষ্টিটা এত বিষাক্ত, নবী সাল্লাল্লাহু বলেন এটা শয়তানের তীরের চাইতেও বিষাক্ত। এজন্য দৃষ্টিকে সংযত করা, দৃষ্টিকে সংরক্ষণ করা, এটা নারী এবং পুরুষ উভয়ের জন্যই এটা একটা পর্দা, এটা একটা হেজাব। আজকে আমাদের সামনে যেই উন্নত মানের মোবাইলগুলো এসেছে, এই মোবাইলগুলোর মাধ্যমে আমরা অনেক অশ্লীল ছবি, পর্নোগ্রাফি, অনেক কিছু আমরা দেখি। এটা চোখের খেয়ানত, চোখের জানা, আল আইনানে জানা হুমা আন নজর। চোখ দিয়ে যদি এই জাতীয় কিছু দেখা হয়, এটা চোখের জানা হয়। এই জন্য চোখটাকে হেফাজত করতে হবে, চোখটাকে সংরক্ষণ করতে হবে, এটা চোখের পর্দা। এই দৃষ্টি সংরক্ষণ করা, এটা এক নম্বর পর্দা নারীর জন্য, পুরুষের জন্য। দ্বিতীয় পর্দাটা হলো, দ্বিতীয় হেজাবটা হলো যৌবনকে, জনাঙ্গকে সংরক্ষণ করা, হেফাজত করা। আল্লাহর নির্দেশিত পন্থার বাহিরে অন্য কোন পন্থা এটাকে ব্যবহার হতে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ব্যবহারের অনুমতি দিয়েছেন, তার বাহিরে অননুমোদিত জায়গায় ব্যবহার করা যাবে না। এই যৌবনের হেফাজত যে করতে পারবে, আল্লাহ পাক তাকে অনেক পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা দিন, ছায়ার মধ্যে স্থান দিবেন। যে কিয়ামতের ময়দানে আল্লাহর সেই ব্যবস্থা দিন, ছায়া ছাড়া কিয়ামতের ময়দানে আর কোনো ছায়া নাই। এই সাত শ্রেণীর মানুষের মধ্যে একটা শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ তাআলা, ওই যুবকগুলো যেই যুবকগুলো তাদের যৌবনকালকে আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করেছে, সুবহানাল্লাহ, আল্লাহর ইবাদতের মধ্যে অতিবাহিত করার অর্থ হলো তার যৌবনকে হেফাজত করেছে, তার যৌবনের হেফাজত করেছে, আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়েছে যৌবনকালটা। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই যুবকগুলোকে আল্লাহর ব্যবস্থাপনার ছায়ার মধ্যে স্থান করে দিবেন, সুবহানাল্লাহ, ওই মানুষগুলোকেও স্থান করে দিবেন যেই মানুষগুলোকে জানাবে বিচারের দিকে বিভিন্ন দিক থেকে ডাকা হয়েছিল, কিন্তু সে বলেছিল ইন্নি আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, সুবহানাল্লাহ, আল্লাহর ভয়ে জানাবে বিচার অশ্লীলতা বিভিন্ন রকমের এসব নাফরমানি থেকে দূরে থেকেছিল, এই মানুষগুলোকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহর ব্যবস্থা দিন ছায়ায় স্থান দিবেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিতে পারি, সুবহানাল্লাহ, নবী সাল্লাম বলেন দুটো জিনিসের নিরাপত্তা দাও আমি তোমাকে জান্নাতের নিশ্চয়তা দিয়ে দিচ্ছি, সুবহানাল্লাহ, কোন কোন জিনিস? মা বাইনা লাহিয়াইহি, দুই সওয়ালের মধ্যবর্তী তোমাদের এই মুখটা, এই জবানটা, এই মুখটা, এটার নিশ্চয়তা দাও, কারণ যতগুলো গুনাহ হয় অধিকাংশ গুনাহই মুখ দিয়ে হয়, মিথ্যা কথা, গীবত, নামিমা, সুখরিয়া, অসংখ্য রকমের অপরাধ এই মুখ দিয়ে হয়, জাহান্নামে যাওয়ার বড় একটা কারণ হলো এই মুখমণ্ডল, কেউ যদি এই মুখটার হেফাজত, এই মুখটার জামানত দিতে পারে, আমি রাসূল তাকে জান্নাতের জামানত দিয়ে দিব, সুবহানাল্লাহ। তাহলে যৌবনের হেফাজত যদি করা যায়, জান্নাতের নিরাপত্তা, জান্নাতের গ্যারান্টি পাওয়া যায়, সুবহানাল্লাহ, জান্নাতুল ফেরদাউসের যারা ওয়ারিস হবে, আল্লাহ পাক সূরা আল মুমিনুনের মধ্যে এদের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করছেন, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনাহুম লিফুরুজিহিম হাফিজুন, জান্নাতি মানুষ যারা, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস যারা, তারা তাদের যৌনাঙ্গের সংরক্ষণ করে, হেফাজত করে, এটা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী ওয়ারিস যারা তাদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, জমিনে যারা ইবাদুর রহমান, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত মহব্বতের বান্দা, এই ইবাদুর রহমানেরও একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো ওয়ালা ইজনুন, এরা কখনো জীবনে জানা ব্যবিচার করে না, এরা কখনো জীবনে জানা ব্যবিচারের দিকে হাত বাড়ায় না, পা বাড়ায় না, এই মানুষগুলো ইবাদুর রহমান, সুবহানাল্লাহ। তিন নম্বর হেজাব নারীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করেছেন, এই হেজাবের বিধানগুলো মেনে চলা এগুলো তাকওয়ার বহিঃপ্রকাশ, এগুলো লেবাস ও তাকওয়া। তিন নম্বর হেজাব হলো ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, নারী তার যিনাত, তার সৌন্দর্যের কোনো কিছু বাহিরে প্রকাশ করবে না, কোনো গায়রে মাহরামের সামনে তার যিনাতকে, তার সৌন্দর্যটা প্রকাশ করবে না, এটা আল্লাহ পাক তার জন্য ফরজ করে দিয়েছেন। যিনাত বলতে কি বোঝায়? তার মুখমণ্ডলটা যিনাত, নারী তার মুখমণ্ডলকে ঢেকে রাখবে। আহলুল আলেমদের দুই একজন ছাড়া জমহুর আহলুল আলেমদের মত হলো মুখমণ্ডল ও হেজাবের আওতাভুক্ত, মুখ ঢেকে রাখতে হবে, কারণ আমরা যখন পাত্রে দেখতে যাই তখন কি দেখি? মুখটাই তো দেখি। তাহলে মুখটা একজন নারীর যিনাত, সৌন্দর্যের বহিঃপ্রকাশ। আম্মা জান আয়েশা থেকে সহি আল বুখারী সহি মুসলিমের হাদিস রয়েছে, যখন সফওয়ান ইবনে মুআত্তাল আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বনু মুস্তালিকের ঘটনার সময় যখন তিনি দেখলেন আম্মা জান আয়েশা একাকী রয়ে গেছে, তখন তিনি জোরে বলে উঠছিলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা শোনার সাথে সাথে আম্মা জান আয়েশা বলতেছেন ফাস্তাইকাস্তু বি ইসতিরজাইহি, তার ইন্না লিল্লাহর আওয়াজ শুনে আমি জাগ্রত হয়ে গেলাম, উঠার সাথে সাথে আমি আমার মুখমণ্ডলকে চাদর দিয়ে ঢেকে ফেললাম, আমার মুখমণ্ডলটাকে চাদর দিয়ে আমি ঢেকে ফেলছি। তাহলে বোঝা যায় মুখমণ্ডল ঢাকাটাও হেজাবের পর্দার আওতাভুক্ত। মুখটা ঢেকে রাখতে হবে, নারীর স্বর্ণ অলংকার গুলো জিনাত এগুলো কাউকে দেখানো যাবে না, কানের অলংকার, হাতের অলংকার, পায়ের অলংকার, কোনো অলংকার প্রকাশ করা যাবে না। হাতের মধ্যে পায়ের মধ্যে যদি মেহেদি থাকে, কোনো কিছু থাকে, এগুলো বাহিরে প্রকাশ করা যাবে না, এগুলো তার জিনাত। জিনাত না থাকলে হাতের পাতা, পায়ের পাতা এটা বাহিরে রাখা যাবে, কিন্তু যদি এটার মধ্যে কোনো জিনাত থাকে, কোনো সৌন্দর্যের উপকরণ থাকে, তখন এটাও বাহিরে রাখা যাবে না, এটাও প্রকাশ করা যাবে না। আল্লাহ পাক সমস্ত জিনাতকে আল্লাহ পাক নিষেধ করেছেন, খবরদার প্রকাশ করিও না। নারী তার যে পোশাকটা পরেছে, জামা পরেছে, শাড়ি পরেছে, এটা তার জিনাত, এটাকে বাহিরে প্রকাশ করা যাবে না। এটা ঢেকে রাখার জন্য বোরকা পরিধান করবে। এখন যদি হয় ভিতরে যেটাকে ঢেকে রাখার জন্য পড়ছে, এটার থেকে আরো চাকচিক্যময় বোরকা পড়ছে। অনেক মা বোনদেরকে দেখা যায় যে ভিতরের কাপড়ের চাইতেও আরো উন্নত মানের জাঁকজমকপূর্ণ বোরকা, মানুষ যেটার দিকে তাকায় থাকে, তাহলে এটা হেজাব হয় নাই। কারণ হেজাব হলো ভিতরেরটা দেখে রাখার জন্য, এখন এমনটা পড়ছে যেটা ভিতরেরটা থেকে আরো সুন্দর। আবার দেখা যায় অনেকে টাইট করে বোরকা বানায়। তো যেটা ভিতরের পোশাককে, জিনাতকে প্রকাশ না করার জন্য বোরকা, সেই বোরকায় যদি হয় এমন টাইট যেটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ প্রকাশ পাচ্ছে, তখন এটা হেজাব হয় নাই। বর্তমানে বিভিন্ন রকমের বিচিত্র রকমের হেজাব দেখা যায়, নিজের মন গড়া হেজাব, এগুলোকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে হেজাব বলা যায় না। চার নম্বর নারীর জন্য যেটা হেজাব আল্লাহ পাক বাধ্যতামূলক করেছেন সেটা হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, নারীরা যেন তাদের বুকের উপরে একটা বড় ধরনের ওড়না দিয়ে দে, এটাও নারীর জন্য আল্লাহ পাক ফরজ করেছেন। এটা হবে মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত এমন একটা হেজাব, এমন একটা ওড়না যেটা তার পুরা বুককে, মাথা, গলা, বুক সবগুলোকে ঢেকে রাখবে। এই আয়াতে কারিমাটা যেদিন রাত্রে নাজিল হয়েছে, সাহাবায়ে কেরাম বাড়িতে গিয়ে ঘুমানোর আগে এই তেলাওয়াত, এই আয়াতে কারিমাটা তেলাওয়াত করে করে শুনেছেন স্ত্রীদেরকে, মেয়েদেরকে। শোনানোর সাথে সাথে সাহাবায়ে কেরামের স্ত্রীরা, সাহাবায়ে কেরামের মেয়েরা ঘুমানোর আগে কাপড় কেটে কেটে ওড়না বানাই ফেলছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের স্ত্রীরা, নারীরা বলতেছিল, আল্লাহর এই বিধান নাজিল হওয়ার পরে রাত্রে যদি আমি এটা আমল না করে, বাস্তবায়ন না করে ঘুমাই, এই ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হয়, আল্লাহর বিধান পালন করা ছাড়া আমার মৃত্যু হইল। এই জন্য ঘুমানোর আগেই পর্দা, ঘুমানোর আগেই ওড়না বানাই ফেলছেন। সকালবেলায় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে লাইন দিচ্ছেন, শত শত নারী এই ঘরের মধ্যে ভিড়, সবাই জানতে চাইল কি ব্যাপার আজকে আম্মা জান আয়েশার ঘরে এত মহিলা কেন, এত নারীরা কেন? বলা হলো কালকে রাত্রে আয়াত নাজিল হয়েছে, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও নারীরা বুকের উপরে একটা ওড়না দিয়ে রাখো, এই ওড়নাটা কেমন হবে এটা তো মানুষ, সাধারণ মানুষ জানে না। এজন্য তারা রাত্রে ওড়না বানাইছে, সকালবেলায় আম্মা জান আয়েশাকে দেখাইতে আসছেন, আমার ওড়নাটা ঠিক আছে কিনা। আল্লাহ পাক যেই ধরনের ওড়না বানাইতে বলছেন, ওই ধরনের ওড়না আমার এটা হয়েছে কিনা। আল্লাহ আকবার। রাত্রে আয়াত নাজিল হয়েছে, ঘুমানোর আগে আমল করে তারপরে ঘুমাইছেন, আল্লাহর বিধানের লঙ্ঘন হয়ে যাবে। আজকে আমাদের অনেক মা বোনকে দেখি পর্দাবিহীন চলাফেরা করে, হেজাববিহীন চলাফেরা করে। আমার আম্মা জানেরা, জান্নাতে যাওয়া আপনাদের জন্য সহজ, আল্লাহ পাক অনেক সহজ করে দিয়েছেন, আপনাদের হিসাব কিতাব অনেক সহজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা আমলের কথা বলছেন, ভালো করে করলে জান্নাতের সবগুলা দরজা খুলে যায়। সুবহানাল্লাহ। মান সাল্লাত খামসাহা, পাঁচ ওয়াক্ত সালাত, যদি কোনো নারী সুন্দরভাবে নিয়মিত যথাযথভাবে প্রত্যেক ওয়াক্ত সঠিকভাবে আদায় করে, ওয়া সামাত সাহারাহা, রমাদান মাসের যদি সিয়ামগুলো পালন করে, ওয়া হাতাজাবাত ফারজাহা, পর্দার বিধান, হেজাবের বিধানগুলো যদি যথাযথ মেনে চলে, ওয়া আতাআত বালাহা, স্বামীর যদি আনুগত্য করে, সুবহানাল্লাহ, এই চারটা কাজ করলে আল্লাহ পাক তার জন্য জান্নাতের সবগুলো দরজা খুলে দেন। সুবহানাল্লাহ। নারীদের জন্য এর বাহিরে হেজাব হলো, নারীরা মাহরাম ছাড়া কোনো ঘরের বাহিরে সফরে দূরে কোথাও যেতে পারবেন না, একাকী কোথাও সফর করা এটা হেজাবের লঙ্ঘন। হজের সফরও করা যাবে না, উমরার সফরও করা যাবে না মাহরাম ছাড়া, একা একা হজে চলে যাওয়া, উমরা চলে যাওয়া, তারপরে মার্কেটে চলে যাওয়া, বিভিন্ন জায়গায় বেড়াইতে চলে যাওয়া, এটাও তার জন্য হেজাবের লঙ্ঘন। মাহরাম ছাড়া একাকে কোথাও যাওয়া যাবে না। অনেক মা বোনকে দেখা যায় বাহিরে বের হলে পর্দা করেন, কিন্তু ঘরের ভিতরে আভ্যন্তরীণ পর্দা নাই। আভ্যন্তরীণ পর্দাটাও খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বাহিরের পর্দা যেমন গুরুত্বপূর্ণ, ঘরের অভ্যন্তরে পর্দা রক্ষা করা এটাও গুরুত্বপূর্ণ। ঘরের অভ্যন্তরে যারা গাইরে মাহরাম, নিজের রক্তের সম্পর্কীয় আত্মীয় ছাড়া 14 রকমের মাহরাম, 14 শ্রেণীর মাহরাম আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। এর বাহিরে গাইরে মাহরামদের সামনে, হেজাববিহীন তাদের সামনে যাওয়া যাবে না। নিজের ছেলে, নিজের ভাই, নিজের স্বামী, এরকম যারা নিজের বোনের ছেলে, নিজের ভাইয়ের ছেলে, একেবারে নিজের রক্ত সম্পর্কীয়, এই জাতীয় ছাড়া দেবর বাসর এদের সামনে পর্দাবিহীন যাওয়া কি যাবে? পর্দাবিহীন যাওয়া যাবে না। দেবর বাসরের ছেলে, সাসি, জ্যাঠাই, মামি, এদের সাথেও পর্দা করা ফরজ। এদের সাথে পর্দা করতে হবে, এদের সামনে পর্দাবিহীন যেতে পারবে না। অনেক মামিরা বলে, সাসি জ্যাঠাই বলে, আরে এরা তো আমাদের ছেলেদের মতো, কয়েদেরকে ছোটবেলা থেকে লালন পালন করছি, এদের সাথে আবার কিসের পর্দা? কিন্তু আপনি আমি মনে করতেছি এরা আমার ছেলের মতো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটা ছেলের মতো মনে করেন না। আল্লাহর নির্দেশ হলো আপনি এদের সাথেও যখন এরা বড় হয়ে যাবে, বালেগ হয়ে যাবে, আপনি পর্দা করতেই হবে, পর্দা করা ফরজ। অনেকে দেখা যায় শালির সাথে পর্দা নাই, দুলাভাই এসছে, শালি এসে বসে বসে গল্প করে, আছে না এরকম? স্ত্রীর বড় বোন, ছোট বোন, যত বোনই হোক, কোন বোনের সাথে পর্দাবিহীন দেখা সাক্ষাৎ করা যাবে না, এটা হারাম, পর্দার লঙ্ঘন, হেজাবের লঙ্ঘন। শুধুমাত্র শাশুড়ি, নিজ শাশুড়ি হবে মাহরাম, এটা বিবাহের কারণে মাহরাম। শ্বশুরও মাহরাম হয়, ছেলের বউয়ের মাহরাম হয় শ্বশুর, আর কোন পুরুষের মাহরাম হয় তার শাশুড়ি মাহরাম হয়, এর বাহিরে আর শ্বশুর বাড়ির কেউ মাহরাম হয় না। শ্বশুর বাড়িতে শুধু একজন মাহরাম হয়, কে? শাশুড়ি। শাশুড়ির বাহিরে খালা শাশুড়ি, মামি শাশুড়ি, সাসি শাশুড়ি, আর কোনো শাশুড়ি তার মাহরাম না। এই জন্য এই ঘরের অভ্যন্তরে, বাড়ির অভ্যন্তরে এই পর্দাগুলোর দিকেও বিশেষভাবে নজর দিতে হবে। বর্তমানে যত রকমের আপনার ফেতনা ফাসাদ তৈরি হয়, এর মধ্যে অন্যতম একটা হইল এই পর্দার লঙ্ঘনের কারণে, হেজাবের লঙ্ঘনের কারণে অসংখ্য রকমের অপরাধ সংগঠিত হয়ে থাকে। এই পর্দার বিধান যদি ঠিক থাকতো তাহলে আল্লাহর রহমত নেমে আসতো এবং সমাজের অনেক ফেতনা ফাসাদ অশান্তি দূর হয়ে যেত। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা, আলোচনা আর আমি দীর্ঘায়িত করব না। মূল বিষয় আমরা যেটা বলতে চেয়েছি যে আমাদের তিন ধরনের হেজাব, তিন ধরনের লেবাস আমাদের জরুরি। প্রথম একটা ফেতরাতি লেবাস, যেটা আল্লাহ পাক আমাদের শরীরে দিয়েছেন, এগুলোকে আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশনা অনুযায়ী সবসময় রাখতে হবে। দ্বিতীয় বিষয়, এর উপরে যে পোশাকগুলো সতরের জন্য এবং সৌন্দর্যের জন্য, এগুলোকেও ইসলামিক নীতিমালা অনুযায়ী ঠিক রাখতে হবে। এরপরে যে পোশাকগুলো হেজাবের জন্য, পর্দার জন্য, ওই লেবাসগুলোকেও ঠিক রাখতে হবে। এই তিন ধরনের লেবাসকে যদি আমরা যথাযথ নিয়মে কোরআন সুন্নার নিয়ম অনুযায়ী পরিচালনা করতে পারি, তাহলে আমাদের ভিতরে লেবাস ও তাকওয়া তৈরি হবে। আল্লাহ পাক বলছেন যালিকা খায়র, যালিকা মিন আয়াতিল্লাহি লাআল্লাহুম ইয়াযাক্কারুন, এটা আল্লাহর আয়াত, তোমরা এর থেকে উপদেশ গ্রহণ করার জন্য। এটা দুনিয়াতেও কল্যাণ কর, আখিরাতেও কল্যাণ কর। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।